بسم الله الرحمن الرحيم. وإذا ما تمنى الخيار بطل خياره ولم ينطق إلا ورثته. وقال الشافعي يرس عنه لأنه حق لازم ثابت البدائي فيجري فيه وإرسه كخيار العيب والتعيين. ولنا أن الخيار ليس أمشية ليس إلا مشية وإرادة ولا يتصور انتقاله الإرث فيما يقبل الانتقال بخلاف خيار العيب لأن المورث استحق المبيع سليما فكذا الوارث. أما نفس الخيار لا يورث وخيار التعيين يثبت للوارث ابتداء لاختلاط ملكه بملك الغير لا أن يورث الخيار. قال ومن اشترى شيئا واشتريت الخيار لغيره من له الخيار زبل الخيار তিন দিনের খেয়ারে বাইরে হতে পারে মুস্তাহিল। মুদ্রতে খেয়ারের মাঝে মাল্লাহ খেয়ার মরে গেছে, এখন হা না খেতে পারে, এর আগেই মরে গেছে। কইছে যে খেয়ারের শর্ত দিয়েছিল যে বাঁচে যে তার মানি যাচ্ছে কিনা খেয়ার এটা হইল। আর তার মরে যাওয়ার কারণে তার যে খেয়ারটা আছে খেয়ারটা ওরা সাদার ওরা সাদের দিকে মুখটা কেলো হয়, অর্থাৎ এবেলা মরে গেছে মাল্লাহুল খেয়ার মরে গেছে, তার সম্পত্তি মালিক তো অন্য আরেকজন হয়েছে, তার পোলা বাপ যারা আছে তারা হয়েছে। তো তার যে খেয়ারটা ছিল পোলা বাপের দিকে যাবে না, অর্থাৎ বাপে তিন দিনের মাঝে যদি কয়ে যে হ্যাঁ খুশি রইলে আমরাও নিম বা নিতাম না, এটা মুন্তাকে হবে ওই পর্যন্ত। ইমাম সাহেব রহমতুল্লাহ বলেন যে না, ওরাসাদের দিকে মুন্তাকে হবে। ইমাম সাহেব রহমতুল্লাহের সাথে ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম সাহেব রহমতুল্লাহ দলিল হইল খেয়ারের শর্তটা এটা হককে সাবিত, হককে সাবিত কেমনে যে শরীয়তের মাঝে বেচা কিনার চুক্তির মাঝে একজনে কয় যে আমি তিন দিন চিন্তা করব, আরেকজনে কয় আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো, তাহলে এটা শরীয়তে তারা সাবিত, তাহলে এটা এমন একটা হক যেটা শরীয়তের মাধ্যমে সাবেক। আর এই হকটা লাজেম, লাজেম কেমনে কোনো বেলায় যদি কয় যে আজকের থেকে আর খেয়ারের শখ নাই, তাহলে এই কথাটা বলার অধিকার তার নাই, কারণ শরীয়তে এটা দিচ্ছে খেয়াল, অর্থাৎ এটা লাজেম, এটা সাবেক শরীয়তের দ্বারা। আর এটা লাজেম কেউ ইচ্ছা করলে এটা প্রত্যাহার করে আজ আজকে থেকে আর কেয়ারের সত্য নাই দুনিয়ার মধ্যে, এই কথা কেউ বললে এটা হবে। আর যে হক সাবেত এবং লাজেম হয় তার মধ্যে ওয়ারাসত জারি, যে হকটা সাবেত শরীয়তে এটাকে সাব্যস্ত, লাজেম এটাকে কেউ রহিত করতে পারে, ওইটার মধ্যে ওয়ারাসত কি হয় জারি। যেমন আপনিও তো বলেন কেয়ারে আই এবং কেয়ারে তাই এটার মধ্যে ওয়ারাসত জারি হয়, কেয়ারে আইবের মধ্যে ওয়ারাসত জারি হওয়ার অর্থ কি, একবেলা একটা জিনিস কিনছে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মুভিও লেনদেন হয়ে গেছে, হওয়ার পর যে বেলা মুস্তারি মরে গেছে, মরে যাওয়ার পরে এই মুভিটা চলে গেছে ওয়ারিসিনদের, ওরা সারা দেহে কি যে জিনিসটা কিনছিল ওইটা তো ত্রুটিযুক্ত আয়েবদার, আর আয়েবের কারণে যেমনিভাবে মুস্তারি মুভিটাকে ফেরত দেওয়া অথবা আয়েবের ক্ষতিপূরণ নেওয়ার অধিকারী আছে, ঠিক তেমনিভাবে ওয়ারিসিন যারা আছে তারাও আইনের ক্ষতিপূরণ অথবা ভূমি ফেরত দেওয়ার অধিকার। এইটা ইমাম সাহেব আপনিও তো বলেন যে কিয়ারে আইনের কারণে ওয়ারিসিনরা মুভির ফেরত দিতে পারবে বা ক্ষতিপূরণ নিতে পারবে, তাইলে যেমনি ভাবে কিয়ারে আইনের মধ্যে ওয়ারাসত জারি হইতেছে তেমনি ভাবে কিয়ারে সত্যের মধ্যে ওয়ারাসত জারি হবে, অর্থাৎ ওয়ারিসিন যারা আছে তাদের কাছে এটা চলে যাবে। আবার কিয়ারে তো আইনের ক্ষেত্রেও তো আপনি বলেন একবেলা একটা জিনিস কিনছে, যে দুইটা গোলাম আছে এই দুই গোলামের মধ্যে যে কোনো এক গোলাম 3-500 টাকা দিয়ে আমার কাছ থেকে নিবে, বেলা 500 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু গোলামটা তো আইন করেনি, এর আগে মরে গেছে, এখন না এই গোলামটা আইন ওয়ারিসিনরা করেনি, এইটার মধ্যে যদি আপনি কোন যে এটা তো আইন করার অধিকার ওয়ারিসিনরা আছে, তাহলে এই জায়গার মধ্যে তো এই খেয়ালের মধ্যে কি ওয়ারাস জানি হইতেছে, ইসলে এইসা হকে জু লাজেম আর সাবিত হবে, লাজেম সাবিত কি হবে এটা বলে লেনহু হকুন লাজিমুন সাবিত ফিল বাই বাই কে আন্ডার এ এইসা হকে জু কে লাজেম হে আর সাবিত ফাই জি ফি হি লা ইফ আর যে হক লাজেম এবং সাবিত হয় ওটার মধ্যে ওয়ারাসাত কি হয় জানি হয় ফাই জি ফি হি ইফ সো ইখতিয়ার কে আন্ডার বরাসত কিয়া হোগা জারি কা খিয়ারি লাইজি ও তাইন জেসা কে আপ ভি কাহতে হে খিয়ারি আয়েব আর খিয়ারি তাইন মে বরাসত জারি এই তো গেল ইমাম শাফি রহমাতুল্লাহ দলিল। আমরা তো বলছি যে খিয়ারে শর্ত বরাসত আর বরাসাদের দিকে মুনতাকিল হবে না, কেন আমাদের যুক্তি এবং দলিল যে কি একটা এটা এটা কোনো হাইলা এরকম কোনো জিনিস না যেটাতে ধরা যায় ছোঁয়া যায়, বরং কি একটা এটা একটা মাসিয়ত ইচ্ছা, এটা একটা ইচ্ছা, ইচ্ছা এটা এবার অন্তরের ভিতরের জিনিস, এটা আবার এই ইচ্ছা আরেকজনের দিকে এমন তাকার কিনা তাসাব্বুর করা যায়, আর ওয়ারাসাত তো জানি হয় ওই জিনিসের মধ্যে যেটা ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় এটার মধ্যে না ওয়ারাসাত জানি এবার মনের জিনিস এটা আবার আরেকজনের কাছে বাক করবো, মনের মনতলা তো বাক করা যায় না, মনের মনতলা কি সব জানা যা এবার মনে মনে কি আসিল না আসিল, তাইলে মনে এবার কাছে যদি অনেক সম্পদ থেকে থাকে যে সম্পদের খবর ওয়ারিসিনদের কাছে নাই এটা কি ভাইব ওয়ারিসরা করতে ভাইব এটা এবার মনে মনে আসিল এবার জানতো, কিন্তু ওয়ারিসিনরা তো এটা হদিস হইব নিয়ে গোপনে রাখছে ভাবে যে কোনোভাবে রাখছে যেটা ওয়ারিসিনদের খবর নাই মরে গেলে শেষ ওইটা তো ভাবে যে মেশিওর এরাদা যেটা হাকি কথা আছে ওই জায়গার মধ্যে তো জারি করা যায় না, আর এটা তো একেবারে নিরেট এরাদা মনের ইচ্ছা আর ইচ্ছা এরাদা যেটা এটার মধ্যে বরাসাত জারি হয় না, কারণ এটা এন্তেকাল এন্তেকালকে কবুল করে বাকি আপনারা যে দলিল দিলেন খেয়ারে আয়বের মধ্যে এবং খেয়ারে তাইনের মধ্যে আমরা বলি যে এটার মধ্যে ওয়ারাসত জারি হবে, ওইটার সাথে এইটার কিয়াস করা কিয়াস মাল এটার ঘটনা হলো খেয়ারে আয়বেরটার ঘটনা হইল যে মাল্লাউল খিয়ার সে তো মুরেস, মরে গেলে তার মালিক সম্পদের মালিক যারা হবে তারা হবে ওয়ারেস। মাল্লাউল খিয়ার যে ব্যক্তি সে হলো কি মুরেস, মৃত ব্যক্তি। আর যারা তার মাল্লাউল খিয়ারের সম্পদের মালিক হবে তারা হবে ওয়ারেস। তাহলে মুরেস মাল্লাউল খিয়ার, এই মাল্লাউল খিয়া সে মনে করেন মুস্তারি, সে মুস্তারি, সে একজনের কাছ থেকে তার ভাইয়ের কাছ থেকে একটা জিনিস কিনছে, তো সে তো কিনছে বইলেই কিনছে যে এই অস্প এই গুগুন এই বৈশিষ্ট্য সহ জিনিসটা আমার কিনা। এখন মানলাম কিয়া এই জিনিসটা আনছে কিন্তু হ্যাঁ এখন পরক করার সময় পায় নাই, এর মধ্যে হ্যাঁ মরে গেছে, হ্যাঁ হইলো মরে মরে গেছে, এখন হ্যাঁ হইলো কি মরে। হ্যাঁ যদি জীবিত থাকতো আর ভাইয়ের কাছ থেকে সে জিনিসটা যে অস্পের সাথে কিনছিল সেই অস্পের মাঝে যদি কমতি থাকতো তাহলে সেইটা ফেরত দিতে পারতো কিংবা আয়বের ক্ষতিপূরণ নিতে পারত। তাহলে মাল্লাউল খিয়ার মুবিয়ে সালিমের উস্তাহেক আছে, মাল্লাউল খিয়ার মুবিয়ে সালিমের উস্তাহেক। তাহলে মাল্লাউল খিয়ার হলো মুরেস, তার অর্থ হলো মুরেস মুবিয়ে সালিমের মুস্তাহেক ছিল ভাইয়ের কাছে। কেননা মুরেস যেমনিভাবে মুবিয়ে সালিমের মুস্তাহেক ছিল ওয়ারেসরাও তেমনিভাবে মুবিয়ে সালিমের মুস্তাহেক, মুরেস যেমনিভাবে ভাইয়ের কাছ থেকে মুবিয়ে সালিমের মুস্তাহেক ছিল ওয়ারিসিনরাও ঠিক একইভাবে মুবিয়ে সালিমের মুস্তাহেক। বাকি মুবি সালিম যে মুস্তাহেক যেহেতু এই কারণে আমরা বলছি যে মুবি সালিম তার কাছ থেকে নিবি, ভাইয়ের কাছ থেকে মুবি সালিম নিবি। কিন্তু এই জায়গার মধ্যে নফসে খিয়ারের মাঝে ওয়ারাসত, মুবি সালিমের ওয়ারাসত, খিয়ারের ওয়ারাসত হয় নাই মুবি সালিমের ওয়ারিস। কারণ মুরেসের কাছ থেকে ওয়ারিসিনরা পায় সই সালের মুবি, আর মুরেসে ভাইয়ের কাছ থেকে পায় সই সালের মুবি, মুরেসে ভাইয়ের কাছ থেকে সই সালের মুবি পায় নাই। এই জন্য মুরেসের অধিকার আসছিল ভাইয়ের কাছ থেকে সই সালের মুবি নেওয়া, কিন্তু যেহেতু পারা যাইতেছে না এই জন্য ওয়ারি সিন্দা ভাইয়ের কাছ থেকে সই সালের মুবি নেয়, কিন্তু এই জায়গার মধ্যে বরাসাত জারি কি আর এর মধ্যে বরাসাত জারি হয়, বরং মুবি সালিম যেটা তার হকদার আছিল সেইটার হকদার। তাইলে আপনি যে কিয়াসটা করে বানাইলেন সব চুরি করে এই কিয়াসটা কিয়াস মাল, আরে আমরা কিয়ারের মধ্যে ওয়ারাসত জারি করি না এই জায়গার মধ্যে, বরং মুবিয়াস সালিমের মধ্যে যে হকটা তাদের ছিল সেই হকটাই আমি বাইরে কাছে তারা আদায় করে নিতাম। বাকি খেয়ারে তাইনের কথা যেটা খুললেন এটা তো খেয়ারে আইবে, খেয়ারে তাইন ওয়ারিসিনদের জন্য সাবেত আমরা করছি এইটা একেবারে ইবতিদাআন, অর্থাৎ মুরেস মরে যাওয়ার পর ওয়ারিসিনদের জন্য ইবতিদাআন, ইবতিদাআন মানে মরার সাথে সাথেই গেরে ওইটারে তাইন করতে হবে এরকম না, মানে ইবতিদাআনের দ্বারা মোরা ধরল যে একবার কইব যে এই গোলামটা আমার, একবার বলবে যে এইগুলো আমরা জানাজা করতে হইব, কাফন দাফন করতে হইব, মাটি দিতে হইব, তারপরে কুঞ্জিয়া বাইক ফিরে তারপরে হ্যাঁ ওই তো বেচা কিনার একটা চুক্তি আছে না, ঠিক আছে এইটা নিবে এই একটা আর আমরা এই জায়গার মধ্যে ফিয়ারটারে সাবেত করছি। কারণ হলো এই জায়গার মধ্যে মুরেছে মালিকানা গাইলে মুরেছে মালিকানা মধ্যে একটা রাখি আছে ওয়ারিসিনদের জন্য তো মালিকানা নির্দিষ্ট করতে হইব, মুরেছে যে জিনিসগুলি আছে এগুলি তাদের জন্য নির্ধারণ করতে মুরেছের মালিকানা বায়ের মিলকিয়তের মধ্যে একতলা তৈরি হচ্ছে। কারণ দুই গুলামের এক গুলামকে আইন করার জন্য বলছে যতক্ষণ পর্যন্ত এটা তা আইন না হবে মুরেছের মালই তো কি হচ্ছে না তা আইন। এই জন্য একতলাতে মিলকে গায়ে গায়ে মিল মুরেছের মিলকিয়তের মধ্যে একতলা থেকে বাঁচার জন্য একতলা আন আমরা এই খেয়ারটাকে হ্যাঁ অনুমতি দিচ্ছি যেন মিলকিয়তটা কি হয়ে যায় চিহ্নিত হয়ে যায়। এখানে আমরা আসলে কিয়ারে বলা সত্যতা নাই, বরং মিলকিয়তটাকে তমিজ করার অধিকার আমরা দিচ্ছি। মূলত কিয়ারে অরাসাত আমরা এই জায়গার মধ্যে দেই ওয়ালানা কিয়ারা লাইসা ইল্লা মাশিয়াতান ওয়া ইরাদা। ইন্তিকাল وَالْإِرْسُ فِيمَا يَقْبَلُ الْإِنْتِقَالِ اور وراثت تو اسی شائع کے اندر جاری ہوتا ہے جو انتقال کو کیا کرتا ہے قبول کرتا ہے بخلا بھی خیار لائے باقی آپ نے خیار آئے بے ہم خیار تائین شرطے سے قیاس کر سے کوئی قیاس کے اسمال پارے بخلا بھی خیار لائے بخلا خیار آئے لئن مورسا استحق المبیع سلیمن ইসলে কে মুরেদ জু হে অর্থাৎ মাল্লাউল কিয়ার ইসলে কে মুরেদ জু হে ও ইস্তাহাক্কাল মুবিয়া সালিম ও মুবিয়া সালিম কা মুস্তাহিক মুরেস বায়ের কাছ থেকে অর্থাৎ মুস্তাদি বায়ের কাছ থেকে যখন কিনছে মাল্লাউল কিয়ার তখন মুবিয়া সালিমের হকদার ছিল ফাকাজাল ওয়ারিস। ঠিক একইভাবে ওয়ারিসরাও মুবিয়া সালিমের হকদার। সুতরাং এই জায়গার মধ্যে খিয়ারের বারাসাত হয়েছে না, বরং মুবিয়া সালিমের মধ্যে অবদান। আম্মা নফসুল খিয়ার লা ইউরাস, নফসে খিয়ারের মধ্যে বারাসাত কি হয় না জারি। ও খিয়ার তাইন ইয়াসমুতু লিল ওয়ারিস, আর খিয়ারে তাইন ইয়াসমুতু লিল ওয়ারিস ইতিদাআন লি ইখতিলাতি মিলকিহি বি মিলকিল গায়। اور خیار تعین ہے ثابت ہوتا ہے وارث کے لیے ابتداء لاختلاط ملک ہی بملک گائے کہ اس کے ملک گائے کے ملک کے ساتھ اختلاط ہونے کی وجہ سے کارن دو غلام اسلو انا وارث سے انا مور سے ملک یا بائے ملک کے ساتھ یہ رسل خلق ہوتے ہیں لا ایجو رسل নাকে ওয়ারিস বনা কিয়ার বরং মিলকিয়তে তো মিস করার ওয়ারিস হয়ে যায়। ওমান ইস্তারা শাইয়ান ওয়া সারাতাল কিয়ারা বিগাইরিহি আইয়ুমা জাযা জাযা ওয়া আইয়ুমা নাকাযা ইনতাকাযা। এক বেলা একটা জিনিস কি কইছে যে ভাই তিন দিন আমি চিন্তা করবো, আমি তো না তিন দিন আমার পক্ষ থেকে অমুকে চিন্তা করি আর তারপরে আমি তোমার জবাব জানি। তো কিয়ারটা নিজের না রেখে আরেকজনের জন্য, কিয়ারটা নিজের জন্য না রেখে তার জন্য আরেকজন সাহেব একটু দূরে বসেছেন আইয়ুহুমা আজাজা আজাজা জাহাজা এহনা মুস্তারি বা গায়ের মুস্তারি যার জন্য খিয়া রাখছে, মুস্তারি অথবা গায়ের মুস্তারি যার জন্য কি রাখছে সে খিয়া রাখছে, এই দুইজনের মধ্যে যে কেউ অর্থাৎ মুস্তারির গায়েরও যদি কয় যে হ্যাঁ তিন দিনের, অথবা মুস্তারি নিজেও যদি কয় হ্যাঁ তিন দিনের, অথবা মুস্তারি গায়েরও যদি কয় না তিন দিনের, আর মুস্তারি নিজেও যদি কয় না তাহলে ঠিক আছে, অর্থাৎ এই জায়গার মধ্যে খিয়ারটা উভয়ের জন্য হয়েছে, যদিও মুস্তারি শর্ত করে নিচ্ছে যে গায়ের জন্য, কিন্তু গায়ের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, কারণ গায়ের যদি কয় তাহলে হবে, মুস্তারিও যদি কয় তাহলে সাহেবিয়া দেয় বলতেছে আপনি কিন্তু আছেন, হ্যাঁ ব্যস্ত আছে, যা করার আপনারা দুইজন করবেন, তৃতীয় আরেক ব্যক্তি সলিমুদ্দিন হ্যারে না হ্যারে মাঝখান দিয়া আহারে মাধুরি করার দরকার থাকবে, মাধুরি করার কারণ বলে যে না গায়ের জন্য খিয়ারের শর্ত কি নাই জায়েজ, কারণ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর যুক্তি হলো খিয়ার হলো আগ বেচা কিনার চুক্তি এবং বেচা কিনার বিধিবিধানের লওয়াজেমাতের মধ্যে মুওয়াজেবা, বেচা কিনার চুক্তির লওয়াজেম অর্থাৎ বেচা কিনার অপরিহার্য আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে খিয়ারটা একটা জিনিস, বেচা কিনার বিধিবিধানের মধ্যে খিয়ারটাও একটা জিনিস, অতএব এটা আকে দাইনের মাঝে সীমাবদ্ধ, বেচা কিনার যে সমস্ত লওয়াজেমাত মুওয়াজেবাত আছে, লওয়াজেম এবং মুওয়াজেব এগুলি সীমাবদ্ধ থাকবে কার মাঝে, আকে দাইনের, সুতরাং গাইরে আকে দাইনের জন্য শর্ত আরোপ করা এটা জায়েজ হবে না, যেমন কেউ যদি কয় তোমার জিনিসটা আমি নিতেছি তাহলে আমি দিবেন, তোমার জিনিসটা আমি নিতেছি কেটে দিব মুখে, এইটা একটা সুরত আছে যে সুরতের মধ্যে যে এইগুলি এইভাবে থাকি না চুক্তি রেওয়াজ যে হ্যাঁ নেয় টাকা হ্যাঁ যে অফিসিয়াল মেনটেন মেনটেন সিস্টেম ইয়ে সেটা তো ঠিক আছে, কিন্তু ওইটা না রেলের উপর সেটা আপনি চিনে না জানেন না বাড়ি আছে কইলেন যে লে নিলাম তার কাছে টাকা আপনি যে বেলারে চিনে নি না হে বেলারে কইলে আপনার টাকা দিব কিনা এটা আপনার সন্দেহ আছে, আপনি আবার এই রিস্কের মধ্যে যাই নি এইটা যেমনি ভাবে আগতে ভাইয়ের মধ্যে গায়ের শর্ত আরোপ করা সামানের জন্য যেমনি ভাবে জায়েজ নাই ঠিক খিয়ারের জন্য গায়ের শর্ত আরোপ করা জায়েজ নাই, কারণ বলি ইমাম জুফর ইমাম জুফর আমরা বলি যে দেখেন গাইরে আকেদের জন্য খিয়ার এটা দুই ভাবে একটা হলো এসা লাতা না একটা হলো ন্যায় একটা হলো এসা লাতা আর একটা হলো ন্যায় লাতা, এসা লাতা হলো যে এইখানে আসলে আকেদ যে মুস্তারি তার এখানে কোনো ধরনের অধিকার নেই, পুরা খিয়ারের অধিকার হ্যাঁ ছিল এটা হলো স্যার, আর একটা হলো নিয়া বাতান যে তার প্রতিনিধি হিসাবে সে বলবে, তার প্রতিনিধি হিসাবে সে বলবে, এসা রাতান যদি হয় তাহলে তো এটা জায়েজ হবে না, এসা রাতান যদি হয় কারণ এখানে আঁকে দাঁড়িয়ে নিল সব সর্বময় ক্ষমতা, এখানে কি একটা যদি এই বেটা দিকে যায় আর মুস্তাকি যদি এই জায়গার মধ্যে এ কিছুই করতে না পারে তাহলে আগদে ভাইয়ের যে সমস্ত বিধিবিধান কায়দা এখানে নয়া বতান আকেদের পক্ষ থেকে সুতরাং যখন নায়েব হিসাবে গায়েব এই জায়গার মধ্যে তার পক্ষ থেকে নায়েব হিসাবে আসবে, যখন নায়েব হলো তাহলে আসল আসে না জায়গার মধ্যে, যদি একজন প্রতিনিধি থাকে তাহলে আর ভুল আসে না, তাহলে বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে মুস্তারিও আছে, এই জায়গার মধ্যে মুস্তারিও আছে, নায়েব থাকলে তার আসল লাগবে, তাহলে বোঝা যাচ্ছে সেই জায়গার মধ্যে কি আছে মুস্তারিও আছে, তাহলে হ্যাঁ যদিও তারে প্রতিনিধি বানাইছি কিন্তু মূল তো হয়ে রয়ে গেছে, এই কারণে যখন গায়ে তার পক্ষ থেকে আগে কি করলো তসি করলো অর্থাৎ হ্যাঁ বললো তাই না তার পক্ষ থেকে হইল, কারণ আসলের পক্ষ থেকে হইল, এটা সরাসরি তার পক্ষ থেকে হইতেছে না বরং আসলের পক্ষ থেকে, তাহলে বোঝা যাইতেছে এই জায়গার মধ্যে আসলে চাবি কাঠি উভয়ের মধ্যে উভয়ের হাতে আছে, আসলের হাতেও আছে নায়েবের হাতেও আছে, সুতরাং দুজনের যে কোনো একজনে হা না বলবে এটা কার্যকরী মুস্তানি এই মাসালার মূল ভিত্তি হইল এই আল্লাহ ইস্তিরাত আল খিয়ার দিগাই দিহি জায়েজুন ইস্তিহসান, কিয়াস অনুযায়ী জায়েজ নাই ইস্তিহসান অনুযায়ী আমরা কি করছি আল্লাহ ইস্তিরাত আল খিয়ার দিগাই দিহি গায়ের কে লিয়ে খিয়ার কে শর্ত করনা জায়েজুন ইস্তিহসান, এই ইস্তিহসান কি হয় জায়েজ ও ফিল কিয়াস লা ইয়াজুজ, আর কিয়াস কা তাকাজা এই থা কে এ কিয়া না জায়েজ না وهو قول زفر اور یہ امام زفر رحمۃ اللہ علیہ کا قول امام زفر نے دلیل لان الخيار من مواجب العبد واحكامه اس لیے کہ خیار جو ہے یہ عقد بائے کے لوازمات اور احکامات میں سے عقد بائے لوازمات اور احکامات میں سے اوپر یہ جو بھی میں سے ایک تھا بدی بدی نہ نہیں بلتے بھلا یہ استراط ہو لگائی সুতরাং যেটা যে বায়ের লওয়াজেম এবং আহকামের অন্তর্ভুক্ত ফলাই যুজু ইস্তিরাতুহু লিগাইরিহি তো গায়ের কে লিয়ে উসকা শর্ত করনা জায়েজ নহীং হোগা কা ইস্তিরাত সামানি আলা গায়রি মুস্তারি জেসা কি গায়রি মুস্তারি পর সামান কা শর্ত মুস্তারি কি নিয়ে নিতাছে ওই সামান দি উসুলি মুদ্দি এটাও তেমনি ভাবে জায়েজ নাই ঠিক তেমনি ভাবে গায়ের খিয়ারও কি নাই ولن ان الخيار لغير العاقد لا يسقط الا بطريق النيابه عن العاقد তো আমরা বলি যে এখানে খিয়ার তো যে গায়ে আকেদ তো দ্বিতীয় ব্যক্তি যে গায়ে আকেদের জন্য যে আমরা খিয়ারটা রাখছি এটা সাবেত হইছে এসারত না বরং বতরিকে নিয়াব তরফ সে নায়াবত কে তরিকা পর সাবেত হতা হ্যায়। فيقدر الخيار له احتزاء. So, احتزاء عقد کے لیے بھی خيار مقدر عقد لو مشترك احتزاء چاہیدہ انہوں نے تقاضا انہوں نے যেহেতু নাইব গাড়ি আঁকেন তাহলে আঁকেন যে সে চাহিদা অনুযায়ী টাকা অনুযায়ী সেও কি হয়ে যাবে জায়গার মাঝে খিয়ারে মালিকদার খিয়ার লাভ আঁকেতকে নিয়ে খিয়ার মুকদ্দর হোক একতেজা আঁকেতকে নিয়ে খিয়ার সুমাই জল হওয়া নাই বানান তাহলে খিয়ারটা জায়গার মধ্যে আঁকেদের জন্য মুকদ্দর আছে বাকি সে যে গায়েবকে খিয়ার দিয়া দিছে এই কারণে সুমাই জল হওয়া নাই বানান ফের বানায় যায়গা উৎসস্কু আনি গায়েবকু নাই বানান আকেদকে তরফ সে নাই কারণ হইল কি আকেদ যে ব্যক্তি ব্যক্ত আলার আলা কিংবা সালা কইলেও সব কিছু একজনের ধরতে পারি আপনারে যদি কই যে বিদ্যুতের যে সাজ সরঞ্জাম আছে এই ব্যাপারে আপনি এটি কি করে পারেন তাহলে আপনি করতে পারবেন ইঞ্জিনিয়ার আছে বিদ্যুতের যে ইঞ্জিনিয়ার আছে তার পরামর্শ লাগবে আপনি নিজেই যদি ইঞ্জিনিয়ার হন তাহলে তো আপনি বুঝবেন কম্পিউটার এটা ভালো না ঠিক এটা আপনি কইলে হইতো আপনি তো দেখতেছেন কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ যে আছে তার পরামর্শ নিয়ে যদি কিনেন তাহলে এটা মধ্যে ঠকার সম্ভাবনা তৃতীয় ব্যক্তি যাচাই বাছাই করে দিলে তার তাসারুটা কি হবে যখন আকে দুই জায়গার মধ্যে টাকা হিসাবে থাকিয়া যাইতেছে আর গায়ের নাই হিসাবে তাহলে আসল নাই দুর্বাই আছে ওই ওহিন্দা ট্রাইব কাইয়া কোন লিকুলি ওয়াহিদ মিন হুমাল খিয়ার রুস ওয়াকত ইয়া কোন লিকুলি ওয়াহিদ মিন হুমাল খিয়ার নি আকে দর গায়ে দুনুকে নিয়ে কিয়া হোগা কিয়ার পাইউ মা জাসা দুনু নি সি জুবি তাই তো জায়েজ রাখতে জায়েজ ওয়াইউ মা নাকাজা ইনতাকাজ আর আগার উন্দুনু মেসে উন্দুনু মেসে জুবি ভাই তো তোর দে শুধু গায়ের জন্যই খাস থাকতো মুস্তারির জন্য আসলো কেমনে এই যে এই দলিল ও ولو جاز أحدهما وفسق الآخر يتبع السابق لوجوده في زمان لا يزاهم فيه غير ولو جاز أحدهما أنا تلعب كي أتسابق كل مشتري أبن غير دون دولي أنا اكتين دينير مزي اكزمي كتسي ده تيكس چاہي ده مشتري ہوتا بھائي چاہي ده غير ولو أجاز أحدهما আর আরেকজনে চাই মুস্তারি হোক চাই এখন দেখতেন কেডা আগে যদি আগের কোল গায়ের হয়ে থাকে তাহলে তার কোল ইস্যু আর আগের কোল যদি মুস্তারি হয়ে থাকে তাহলে তার তাই এটা বই তত এইটা দিয়ে আসতে পারত পরে যে কইস চাই ফস্ক করো চাই এজাজুদ্দ পরের কোলে আসতে পারত কারণ যখন প্রথম ব্যক্তি কথা বলছি কথা বলার সময় এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু ছিল না একটা কথা যেটা বলছে এটার লগে সংঘর্ষ বাদে পরবর্তী ব্যক্তি যখন কথা বলছে তখন প্রথম কথার সাথে সংঘর্ষ প্রথম কথার সময় তো সাংঘর্ষিক কোনো কিছু ছিল না তাহলে যখন সাংঘর্ষিক কোনো কিছু ছিল না তখন ওই কথা তো জানি হয়ে গেছে সুতরাং প্রথম এটা এজাজতের হোক ফস্কের হোক প্রথমটাই কিনে গেছে চূড়ান্ত ولو أجاز أحدهما وفسخ الآخر اگر ان دونوں میں سے ایک بھائی کی اجازت دے اور دوسرے نے فسخ کر دے تو یہ تمام سات. تو پہلے جو قول جس کے زبان سے صادر ہوا ہے اس کا قول کیا ہوگا؟ ایک بار لوجودہ فی زمان لا یزاحمہ غیرہ لوجودہ فی زمان, سبب پایا جانے کے وجہ سے اس کے قول ثابت کو ایسے زمانہ میں لا یزاحمہ غیرہ جس کے ساتھ غیر کا مزاحم سنگ اور سنگ جس کے ساتھ اس زمانہ میں دوسرے کا التحام نہیں. ولو خرج الكلام عن منهما معنى يعتبر تصرف العاقل في رواية وتصرف الفاسق في أخرى. أنا هي أكتا تدون زوني لس أكتا عاقل دي رواسة أر أكتا غير رواسة. أنا أكي شاتة وان تو كري أكي بار دون زوني ها نا أكي شاتة يوز دون نا دون زوني سامنا سامنا نا هو এক জন টাইমে এতটা টাইম হ্যাঁ একজনে পিছে আরেকজনে না দুটা একই সাথে এখন আর সময় ওলাও খারা জল খেলা মানি মান মিনহুমা মান যদি উভয়ের পক্ষ থেকে একই সাথে কথা বাইর হয় আর একজনেরটা ফসকের হয় আর একজনেরটা এজাজতের হয় তাহলে ওই জায়গার মধ্যে আকেদ যে মুস্তাক তার কোলে দেখতে পারত এক রেওয়ায়েত অনুযায়ী অর্থাৎ মাকসুদে কিতাবুল বুয়ুর রেওয়ায়েত অনুযায়ী ইয়ার কোল আকেদের কোল মোতাবেক হবে মুস্তাকির কোল মোতাবেক আর মাকসুদে কিতাবুল মাজুন এর বর্ণনা অনুযায়ী হ্যাঁ মাকসুদের কিতাবুল মাজুনের বর্ণনা অনুযায়ী ফাসেকের কোল ফাসেক না ফাসেক ফাসেকের কোল মোতাবেক ফাসেক চাই আকেদ হোক চাই গায়া অর্থাৎ যে বাইকে ফসক করে দিছে তার তাহলে এই ক্ষেত্রে দুইটা দেওয়ার মাকসুদের কিতাবুল মাজুন আর একটা হলো মাকসুদের اگر دونوں سے ایک ہی ساتھ کلام نکلے اور ایک ہی کلام اجازت پر اور ایک ہی کلام پس پر ایک ساتھ ہی ایسے কিতাবুল বুয়ুর রেওয়ায়েত অনুযায়ী আকেদের অর্থাৎ মুস্তারির কোল কি করা হবে এতবার বায়ু হইতে পারে এর লাগে আকেদ কইতেছে বায়ু আমরা একটা দিকে আছি যে এটা বুঝার জন্য আর কিছু নাহলে এখানে কি এত দুর্নীতি ওয়াতাসারুফুল ফাসিক ফি উখরা আর দুসরা রেওয়ায়েত কে মুতাবেক ফসক করনে ওয়ালে কা তাসারুফ কিয়া হোগা মুতাবেক প্রথম রেওয়ায়েতের এতবার করা হবে অথবা দ্বিতীয় রেওয়ায়েতের এতবার করা হবে এটা মাকসুদের কিতাবুল বুয়ুর এবং কিতাবুল মাজুনের বর্ণনা এক রেওয়ায়েত এইটা আরেক রেওয়ায়েত ফাসেক কাসেকিটা বাইরের আকিদ হইতে পারে বা গায়ের হইতে অর্থাৎ বাইকে যে ফস্ক করে গায়ের যে গায়ের ক্ষমতাবান হয়েছে কার মাধ্যমে আকেদের মাধ্যমে আকেদের তার ক্ষমতা দিচ্ছে যে কে হ্যাঁ ক্ষমতাবান হয়েছে তাহলে যে ক্ষমতা দেয় সে বেশি শক্তিশালী যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তো বেশি শক্তিশালী যে ক্ষমতা দেয় সে শক্তিশালী তারপরই কি হবে গ্রহণ করবে অভিযোগটা হয় এটা এটা কি কি করতে হয় গ্রহণ ওয়াজুল আওয়ালি আন্না তাসাররুফ আল আকিদ আকওয়ালি আন্না নাইবা ইস্তাবিদুল বিলায়াত মিনহু ওয়াজুল আওয়াল পহলে কওল অর্থাৎ জায়গাটা দুর্বল হে কথা গ্রহণ করা হবে না যার যে সবল তার কথা গ্রহণ করা সবলের আর মাকসুদে কিতাবুল মাজুনের যে রেওয়ায়েত ফাসেকের কোল গ্রহণযোগ্য চাই ফাসেক আকেদ হোক চাই ফাসেক গায়েব হোক ওয়াজু সানি আন্নাল ফাস আকওয়া লিআন্নাল মাজাজা ইয়ালহাকুল ফাস ওয়াল মাকসুদ লা তালহাকুল ইজাজা কেন আর মুজিদে তার কোল আকোয়া হয় আগনা হয় আজাব দুর্বল আকুয়ার তার জি হয় আগনার তার জি অন ফাসেকের কোল আকুয়া কিনবে আর মুজিজের কোল আগনা কয়ে লিআন আল মাজাজ ইলহাকুহুল ফাস ওয়াল মাকসুখ লা তালহাকুল ইজাজা কয়ে যেটার অনুমতি দেওয়া হয় যে ভাইয়ে অনুমতি দেওয়া হয় যেমন আমি আপনার কাছে মুভিটা বেচলাম বেচার পর আপনি টাকা দিলেন বা দিলেন না এখন আবার যদি আপনি কোন যে না ভাই আমি এটা নিলাম না বা এটার মধ্যে আয় বেড়ে গেছে তাইলে যেটা অনুমতি দেওয়া হইল সেটা ফস্ক হয় এটার মধ্যে ফস্ক যেটা যে ভাইয়ে অনুমতি দেওয়া হয় এটার মধ্যে আবার কি আসে ফস্ক আসে ফস্ক হইতে পারে কিন্তু যেটা একবার ফস্ক করে দেওয়া যে ভাই এটা ফস্ক করে দিল এটা আবার অনুমোদন অনুমোদিত হয় যেমন ভাইয়ের চুক্তি আমি এটাকে ফস্ক করল ফস্ক করার পরে এটাকে আর জোড়া লাগানো তুমি করো যেটা একবার ফস্ক হয়ে যায় সেটা ফস্কি কথাটা বুঝে আসছে যেটা এজাজত দেওয়া হয় এজাজতের মধ্যে এটা কোন সময় কি হয় ফস্ক ফস্ক হয়ে কিন্তু যেটা ফস্ক করা হয় তাহলে আর অনুমতি দেওয়া যায় না এজাজত না যেটা ফস্ক হয়ে যায় একবার বাইরে যদি ফস্ক করে দেয় তো এটার মধ্যে আর এজাজতের সুযোগ থাকে এটা ফস্কি থাকে তাহলে যেটা ফস্ক করার পরে আর এটার মধ্যে পরিবর্তন পরিবর্তন তাসারুপ করার আর কোনো সুযোগ থাকে না কার্যকরী হয় তাহলে হলো আকুয়া, আকুয়ার কি হয় তাজি হয় আদনার তাজি। ওয়াজু সানিয়ান নাল ফাসকা আকুয়া, ফাস্ক জো জো হে এ জে এ কি হে আকুয়া হে কবি ফলিয়ান আল মাজাজ ইলহাকুল ফাস্ক, ইসলিয়ে কে জিসকে ইজাজত দিয়া গিয়া উসমে ফাস্ক কবি কবি কিয়া হো জাতা হে লাহে কো জাতা হে ওয়াল মাকসুদ লা তালহাক লা তালহাকুল ইজাজ, আর জিসকো ফাস্ক কিয়া জাতা হে উসমে ইজাজত কবি লাহে। ওয়ালাম্মা মালাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা আত-তাসারুফ রাজ্জাহনা বিহাল আত-তাসারুফ, এহনা ওয়ালাম্মা মালাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা আত-তাসারুফ, এন আকেদ এবং গায়রে আকেদ উভয়ে উভয়ে কি সে তাসারুফের মালিক হয়ে গেছে এই জায়গার মধ্যে, তো রাজ্জাহনা বিহাল আত-তাসারুফ, তো যে জায়গার মধ্যে তাসারুফটা কার্যকর হয়েছে ওই জায়গার ওই জায়গা ওইটারই আমরা তার জিতেছি, তাসারুফ কার্যকর হইতেছে কোনটার মধ্যে ফস্কের মধ্যে। অতএব এইটা ওকিলা আল-আউয়াল কওলু মুহাম্মদ ওয়া সানি কওলু আবি ইউসুফ, আর কেউ কেউ বলছেন যে আকেদের কওল এতবার করা হবে এটা ইমাম মুহাম্মদের কওল, আর ফাসেকের কওল এতবার করা হবে এটা ইমাম আবু ইউসুফ, وقيل الاول قول محمد بس کہا ہے کہ ہم نے کہا پہلے قول امام محمد رحمۃ اللہ علیہ اور ثانی قول ابی یوسف اور دوسرا قول امام ابی یوسف واستخرج ذلك مما اذا باع الوكيل من رجل والمؤكل من غيره معا ومحمد يعتمد فيه تصرف المؤكل وابو يوسف يعتمد اصل المساله কেউ কেউ যে বলছে যে এটা ইমাম মোহাম্মদের কোল আকেদের সুরতের মধ্যে আর ফাসেকের সুরতে এলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ওনারা আসলে মূলত এই মাসালা বাইক করছে অন্য একটা মাসালা, সেই মাসালাটা কি যে কোনো ব্যক্তি যদি ওকিল বিল বাই বানে, ওকিল বিল অর্থাৎ কাউরে ওকিল বানাইছে টাকা দিছে যে তুই আমার পক্ষ থেকে বেসা কিনা, তাহলে ওকিল বিল বাই আর যে ওকিল বানাইছে সে হইল মোয়াক্কেল, এমনি ওকিল বিল বাই এবং মোয়াক্কেল উভয়ে ওকিল বিল বাই একজন ওকিল বানাইছে যে ভাই তুই আমার পক্ষ থেকে এই জিনিসটা আমার জন্য কিনা, এখন ওকিল বিল বাই এটা কিনতে গেছে আর এদিক দিয়ে বোয়াক কেলে আরেকজনে গেছে কি লিখেছে দরকার যে কিন্তু একজন যে বানাইছে কিন্তু এদিক দিয়ে আবার কি করছে বোয়াক কেলে আর কিনছে একই সাথে, ও কিলেও কিনছে যে সময় মোয়াক কেলেও কিনছে এই একই সাথে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন যে এই সুরতের মধ্যে মোয়াক কেলে করে রাখে, মোয়াক কেলে যেহেতু আকেদ মোয়াক কেলে করে অর্থাৎ মোয়াক্কেলের বাইরে এতে পারে, মোয়াক্কেলের বাইরে এতে পারে, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উভয়ের উভয়ের কোলে রেখে কারণ এনে উভয়ই মুতাসাররুফ, ওকিলেও তাসারুফ করছে আবার মোয়াক্কেলেও কি করছে তাসারুফ, তার অর্থ হলো ওকিলের ভাই অর্ধেকটার মধ্যে জারি হয়ে যাবে গা, মোয়াক্কেলের ভাইও অর্ধেকটার মধ্যে জারি ওই মাসালার মধ্যে ওনাদের মাঝে একতলাপ ছিল যে তাসারুফ যেহেতু আকুয়া তাসারুফ দুজনের মাঝেই পাওয়া গেছে, ওকিলের মাঝেও পাওয়া গেছে মোয়াক্কেলের মাঝেও পাওয়া গেছে, অর্থাৎ উভয়ের কোল অর্ধেক অর্ধেক করে কি করা হবে গ্রহণ করা হবে, এটা হলো তাসারুফের হালত যেহেতু পাওয়া গেছে এটা হলো ইমাম আবু ইউসুফ একজন কইছে যে তুই আমার পক্ষ থেকে বেচছেন ওয়াল মুয়াক্কিলু মিন গায়রিহি মান, আবার মুয়াক্কিলও আরেকজনের কাছে দিচ্ছে একই সাথে। বা মুহাম্মদ ইয়াতাবিউ ফিহি তাসারুফুল মুয়াক্কিল, ইমাম মুহাম্মদ এতবার করতে হে মুয়াক্কিল কা তাসারুফ। ওয়া আবু ইউসুফ ইয়াতাবিউ, ইমাম আবু ইউসুফ দুনুকে তাসারুফ কা এতবার